ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد اب کے تفسیر ہے سورہ القدر سورۃ القدر সূরা মানে সূরা মানে আরবি ভাষায় হচ্ছে টুকরো টুকরো বা অংশ একটি সূরা কোরআনের একটি অংশ বা টুকরো এই জন্য সূরা বলা হয় কোরআন এক একটি সূরাকে সূরা এই অর্থে বলা হয় তো সূরাতুন মানে হচ্ছে টুকরো কোন জিনিসের বা অংশ তো সূরাতুল কদর এটি হচ্ছে ওই অংশ কোরআনের যাতে লাইলাতুল কদর নিয়ে আলোচনা হয়েছে আল কদর এই সূরার বিষয়বস্তু হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল কদর মানে কদরের রাত শবে কদর শবে কদর আমাদের দেশে আছে লোকেরা বলে শবে কদরের রাত বা লাইলাতুল কদরের রাত কথাটি ভুল কিন্তু শবে কদরের রাত অথবা লাইলাতুল কদরের রাত কথাটি ভুল না কেন ভুল লাইলাতুল কদর মানে তো কদরের রাত লাইলাতুল মানে রাত শবে কদর সব মানে রাত ফার্সি লাইলা আরবি রাত হচ্ছে বাংলা তো শবে কদর মানে কদরের রাত লাইলাতুল কদর মানে কদরের রাত আর তারপর যদি বলে শবে কদরের রাত ডবল রাত এরকম আমার দেশে লোকেরা বলে একে জমজমের পানি তো এরকম বলে আবে জমজমের পানি আবে জমজমের পানি আবে জমজমের পানি অনেককে বলতে শোনা যায় আমার দেশে হাজিরা যখন আবে জমজমের পানি খেয়ে এলাম হাজির সাহেবের কাছ থেকে আব মানে পানি আবহাওয়া কেন বলে আবহাওয়া এটা তো বুঝে না আবার আবে জমজম যখন বলা হয়েছে তখন হয়তো খেয়াল করে না যে আবে জমজম মানে কি হলো কিন্তু আবহাওয়া আজকের আবহাওয়া ভালো মানে কি কে বলতে পারে আবহাওয়া মানে আম মানে পানি বাতাস পানি বাতাস আম মানে পানি তো আবে জমজম মানে জমজমের পানি তারপর যদি বলেন আবে জমজমের পানি তো কেমন হবে সূরাতুল কদর এতে রয়েছে লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা অর্থাৎ বছরে একটি রাত রয়েছে যে রাতটি বড় মর্যাদা সম্পন্ন রাত বড় গুণের রাত বড় ফজিলতের রাত সেই রাতের এবাদতের ফজিলত রয়েছে অপরিসীম যে ফজিলতের কথা যে গুণের কথা এই সূরায় বর্ণনা করা হয়েছে সংক্ষেপে এ সম্পর্কে অনেক হাদিস রয়েছে লাইলাতুল কদর সম্পর্কে বা শবে কদর সম্পর্কে বা এই মর্যাদার কদরের রাত সম্পর্কে এই রাত সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এই রাতে আল্লাহ কোরআন নাযিল করেছেন ইন্না মানে নিশ্চয় আমি শুধু নিশ্চয় নাই ইন্না যদি বিনা আলিফে থাকতো তাহলে নিশ্চয় আর এখানে আছে ইন্না ইন্নার পরে এখানে একটা আলিফ আছে আছে না ইন্না আর আসলে ছিল ইন্না না না মানে আমরা বা আমি আল্লাহ এখানে নিজের ক্ষেত্রে বহু বচন প্রয়োগ করেছেন কোরআনে অনেক জায়গায় আল্লাহ এক হওয়া সত্ত্বেও আল্লাহ ওয়াহদাহু লা শরীক এক ও একক হওয়া সত্ত্বেও বহু বচন ব্যবহার করেছেন নিজের ক্ষেত্রে কেন ব্যবহার করেছেন বহু জায়গায় কোরআনে বহু বচন ব্যবহার করা হয়েছে কোন কোন জায়গায় এক বচন ব্যবহার করেছেন কে কারণ জানেন বহু বচন কেন ব্যবহার করা হয়েছে আর আমাদের দেশে একটা বাংলা অনুবাদ আছে এই বহু বচনের অনুবাদে বহু বচন করেছে যার পর অনেকে এতরাজ করে প্রশ্ন করে যে এই কেমন তর্জমা হইল বলছে আমরা নাজেল করেছি এটা অনুবাদ করেছে ওই অনুবাদক ইন্না আনজালনাহু আমরা নাজেল করেছি আমরা নাজেল করেছি মানে কে কারা শাব্দিক অর্থকে খেয়াল রাখতে গিয়ে যেহেতু আল্লাহ বহু বচন প্রয়োগ করেছেন সে বহু বচন দিয়ে অনুবাদ করেছে সে অনুবাদক তার দৃষ্টিভঙ্গি এরকম যে আমি শাব্দিক অনুবাদকে ঠিক রাখি অনুবাদে যাতে আমার হেরফের না হয় কিন্তু এতে বিভ্রান্তরা বিভ্রান্তি হবে তাদের বিভ্রান্তি হবে বিভ্রান্তরা বিভ্রান্তির শিকার হবে যাদের অল্প জ্ঞান তারা বিভ্রান্ত হবে যে এই আবার কি জিনিস আমরা নাজেল করেছি মানে আল্লাহর সাথে আরো কেউ আছে নাকি নাজেল করার এরকম সংশয় হয়ে থাকে এরকম সাধারণ মানুষ সাধারণ পাঠকদের মনে যারা এসব রহস্য বোঝেন না অথবা ভালো কোনো আলেম বা বিজ্ঞের সাথে যোগাযোগ রাখেন না। এজন্য শুধু কিতাব পড়ে আলেম হওয়া যায় না, জ্ঞানী হওয়া যায় না। কিতাব পড়ে বই পড়ে বললেন আমি বড় জ্ঞানী হয়ে গেছি ইসলাম সম্পর্কে, এক শ্রেণীর লোকেরা তফসির করা শুরু করে সেটা নিজে পড়ে পড়ে, অথচ কোনো শিক্ষকের কাছে তিনি শেখেননি। তাদের ভুল বেশি হয়, তারা বিভ্রান্তির শিকার বেশি হয়, নিজে তফসির করছে অথচ আরবির একটা অক্ষরে তরজা বোঝেন। আনজালা মানে কি, কাদার মানে কি, মা আদরাকা তো আদরাকা মানে কি, কিচ্ছু বুঝে না। শাব্দিক অর্থ করতে পারলে ক্ষমতা নেই তাদের, আর তাদেরও তফসির মহকিল হয়, আর তারা তফসির করে, তাদের মহিলারাও তফসির করে, অবাক হবেন ওখানে গিয়ে তাদের মহিলারাও তফসির করে। আপনি কি চিন্তা করতে পারছেন ওই মহিলারা আদরাকা মানে জানে, তফসির করে, তাহলে ভুল হবে না। কোরআনের তফসির না জানা করা বড় কবিরা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা করবে, কোরআন ও হাদিসের কেউ ব্যাখ্যা তফসির করবে অথচ তার সম্পর্কে জ্ঞান নেই, হ্যাঁ এই হতে পারে, ভুল না হলেও মনে রাখবেন ভুল না হলেও গোনা। তিরমিজিতে একটি হাদিস আছে, মান কালা ফিল কোরআনি বি রায়হি, নিজের খেয়াল খুশি যে কোরআন সম্পর্কে কোনো মন্তব্য করলো বা তফসির করলো ব্যাখ্যা করলো, ফা আসাবা, তারপরে সে ঠিক বললো হয়তো, মানে ঢেল ছোড়ার মতো, যেমন আমার দেশে গাছ থেকে ফল পড়ার জন্য ঢেল ছোড়ে, ঢেল লাগলো তো পড়ে গেল, একটা ফল পড়ে গেল, আম পড়লে পড়ে গেল, আর না লাগলো তো নেই লাগলো, মিস গেল, ঢেল ছোড়ার মতো ব্যবস্থা করে দেয়। ঠিক লেগেই গেল গিয়ে, তার মানে ঠিকই বললো হয়তো, তফসির ঠিক করলো, তারপরেও ফাকাদ আখতা, ফাকাদ আখতা, সে ভুল করলো মানে গুনাহ করলো। এই জন্য কোরআন এবং হাদিস শিক্ষকের মাধ্যমে শিখতে হয়, যাতে করে বিভ্রান্তির শিকার না হন। কেমন তফসির করছেন, যাতে বিকৃত করা হয়েছে ব্যাখ্যা, বিকৃত ব্যাখ্যা করা হয়েছে, আপনাকে কে গাইড করবে? আপনি বলেন কোরআনে তফসিরে পড়েছি, তো আমি কোরআন তফসিরে পড়ে আমি তফসির করে শুনেছি মানুষকে, তফসিরে করেছে, তফসির শিরক প্রমাণ করেছে কোরআন, কোরআনের অপব্যাখ্যা করে আর বিকৃত অর্থ করে শিরক করা সাব্যস্ত করা হয়েছে, মাজার পূজা মাজার এসে যা করা সাব্যস্ত করা হয়েছে। তা আপনি যদি ওই তফসির পড়েন যে আদম আলাইহিস সালামে যখন ফেরেশতা সিজদা করলো তো আমি আমার তীরকে সিজদা করলাম, তো হলো বাকি ওই তফসির পড়ে তো গুমরাহ মুশরিক হয়ে যাবে। কথা হচ্ছে যে এটি কিন্তু বিপজ্জনক, যারা খেয়াল খুশি তফসির করে অথবা আরবির এক অক্ষর অর্থ বুঝে না তফসির করা আরম্ভ করে, এটি তাদের জন্য বিপজ্জনক, তাদের ইমানের জন্য, তাদের আমলের জন্য, তাদের দীন ধর্মের জন্য বিপজ্জনক। জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন কেন প্রয়োগ করলেন, আবার কখনো কখনো এক বচনও করলেন কেন, বহু বচন করলেন তো আল্লাহর সাথে কেউ কি আরো শরীক আছে না? শরীক তো অবশ্যই, তিনি ওয়াহদাহুলা শরীক আল্লাহ, এক এত আর কেউ অংশীদার নেই। আমার এই কলমা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিক লাহু, কত তাকে দেখেন লা ইলাহা কে ইলাহ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তো তাকে তুলো, আল্লাহ ছাড়া কেউ নেই বললেন, তারপরে ওয়াহদাহু তিনি এক এত, আর তারপরে আরো তাকে লা শারিক লাহু, তার কোনো অংশীদার নেই, কত তাকিদের উপর তাকিদ, হ্যাঁ যে আল্লাহ এত এক। তাহলে আল্লাহ বহু বছর নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন, বহু বচন আরবি ভাষায় ব্যবহার করা হয় সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে, সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে বহু বচন ব্যবহার করা হয় আরবি ভাষার, এটি অলংকার, কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। আরবি ভাষা অন্যান্য ভাষায় থাকতে পারে, আছে অনেক ভাষাতে আছে, যে একজন থাকলেও সম্মানীয় ব্যক্তি হলে একজন রাষ্ট্রনেতা, রাষ্ট্রপতি অথবা একজন বাদশাহ বহু বচন ব্যবহার করে থাকে, বহু বচন ব্যবহার করে থাকে। আমরা এই আদেশ করছি, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, অথচ সে একাই সিদ্ধান্ত নিয়েছে, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই করতে চাইছি, জামা বহু বচন ইন্না আনজালনা, ইন্না আনজালনা, আনজাল তো নয়, আনজাল তো এক বচন ওয়াহির মুতাকাল্লিম, আমি নাজল করেছি, আনজালনা আমরা নাজল করেছি, তো আমরা মানে আল্লাহ সম্মানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক সম্মানের অধিকারী, সমস্ত সম্মান আল্লাহর জন্য, ওয়ালিল্লাহিল ইজ্জাত, সমস্ত ইজ্জত সম্মান আল্লাহর জন্য। সুতরাং আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন, যেখানে এক বচন ব্যবহার করেছেন আল্লাহর ওয়াহদানিয়তের দিকে লক্ষ্য করে, আল্লাহ যে জাতের দিক দিয়ে সত্তার দিক দিয়ে এক ও একক, এই দিকে লক্ষ্য করে আল্লাহ এক, সুতরাং এক বচন চাই, তখন কখনো কখনো আল্লাহ এক বচন ব্যবহার করেছেন, যেমন আল্লাহ মুসা আলাইহিস সালামকে সম্বোধন করে ইন্নানি আনা আল্লাহ, ইন্নানি আনা আমি, নাহনু বলেন ইন্নানি আনাল্লাহ, আমি হচ্ছি এক আল্লাহ, লা ইলাহা আমার ছাড়া কেউ নেই মাবুদ, ফাবুদুন সুতরাং আমারই ইবাদত করো। ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা, মুসার হারুন আল্লাহ বলছে ইন্নানি মাকুমা, আমি তোমাদের দুইজনের সাথে, ইন্নানি আমি তোমাদের দুইজনের সাথে আছি, আসমাও আমি শুনছি, আমরা বলেন আসমা বলেনি, আসমাও মতো করলেন ও আরা আমি দেখছি, কিন্তু এখানে আনজাল না হোক। তারপরে আরেক জায়গা আল্লাহ বলছেন নাহনু নাযযালনা ইন্না নাহনু নাযযালনা যিকরা ইন্না নাহনু আনাহিনা নাহনু ইন্না নাহনু নাযযালনা যিকরা, আমি যিকর অর্থাৎ কোরআন হাদিস নাযিল করেছি, যিকর কোরআন হাদিস দুটো কি সামনে, ওয়া ইন্না লাহু লাহাফিজান কোরআন হাদিসের সুরক্ষা হিসেবে বানি করব। তো বহু বচন ব্যবহার করেছেন, এক বচন ব্যবহার করেছেন কিসের জন্য বললাম, আল্লাহর একত্ববাদের দিকে লক্ষ্য করে, যে আল্লাহর জাত আল্লাহর সত্তা যেহেতু এক ও একক। বহু বচন ব্যবহার করেছেন সম্মানের উদ্দেশ্যে, যেহেতু আল্লাহ রাব্বুল সমস্ত সম্মানের অধিকারী। আরেকটি কথা এর সাথে লাগিনেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জাত বা সত্তা এত একক হলেও আল্লাহর গুণ অসংখ্য, অসংখ্য ভালো ভালো গুণ রয়েছে আল্লাহ, এই জন্য গুণবাচক আল্লাহ 99টি নাম রয়েছে। একটি আল্লাহ এই লাফজে জালালা যেটি আল্লাহর নাম, এছাড়া বাকি সব গুণবাচক নাম, গুণ রহমান রহিম গাফফার হ্যাঁ জব্বার হাই আল কাইয়ুম কত গুণ আল্লাহ রাব্বুল আলামিন। তো এই তো 99 নাম রয়েছে, এটা অসংখ্য ভালো ভালো গুণ আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন গুণের দিক দিয়ে অসংখ্য গুণ ভালো গুণ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তার সিফাত বা গুণের দিকে লক্ষ্য করলে বহুবচন দাবি করে, যেহেতু অনেক গুণে আল্লাহ ভূষিত সেজন্য বহুবচন দাবি করে, তাই বহুবচন ব্যবহার করেছে। আর একজন মর্যাদা সম্পন্ন সম্মানিত ব্যক্তি এই জন্য বহুবচন ব্যবহার করেছে যে অনেক গুণ তার মধ্যে রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বহুবচন প্রয়োগ হয়েছে কোরআনে, প্রয়োগ করেছেন এই জন্য যে তিনি অনেক গুণের অধিকারী। এক বচন কখনো কখনো এই জন্য ব্যবহার করেছেন যেহেতু তিনি এক একক, দুই দিকে লক্ষ্য করে, যখন ওয়াহদানিয়াত একত্ববাদের দিকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন তখন এক বচন প্রয়োগ করেছেন, যখন তার গুণাবলীর দিকে লক্ষ্য করে বলেছেন সম্মানের উদ্দেশ্যে তখন বহু বচন ব্যবহার করেছেন। এমনি আমি জাল না হব, কিন্তু আমরা ভাব অর্থ করবো যাতে করে যাদের অল্প স্বল্প জ্ঞান রয়েছে তারা বিভ্রান্ত না হয়, এই জন্য এটি ভালো। সাধারণ লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটি কথা রয়েছে, সুন্দর কথা, তিনি বলছেন হাদ্দাসুন নাস আলা কাদরি উকুলিহি, মানুষের সাথে যখন কথা বলবে তাদের জ্ঞানকে খেয়াল রেখে কথা বলবে, তাদের জ্ঞান কতটা গ্রহণ করতে পারে, যাদের বিবেক যোগ্যতা কতটা আছে যে আপনার কথা গ্রহণ করতে পারবে, এইরকম কথা বলো। আর তুরিদুন আন ইয়াকাযাব আল্লাহ ওয়া রাসূলুহু, তুমি কি চাইছো যে এমন বড় বড় কথা বললাম, যুক্তির কথা লজিকের কথা, যে ও সাধারণ জাহেল মূর্খ কিছুই বুঝতে পারবে না, এইসব কথা কিছু বুঝি না, আমি মানি না, তুমি কি চাইছো আল্লাহ এবং রাসূলকে মিথ্যা মনে করা হোক, বুঝতে পারবো কথা বলি, আমি মানি না এইসব কথা, চিন্তা করার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআনের সায়েন্সের কথা দিয়ে ইঙ্গিত রয়েছে, কিন্তু তার ঠিক কথা বলা হয়েছে যেগুলো কথা সেই জামানার লোকেরা বুঝতো, সেই জামায় যদি সায়েন্সের রহস্যগুলো খুলে খুলে বর্ণনা করা হতো তাহলে অস্বীকার করে দিত, অস্বীকার করে দিত লোক, এই কামের কথা হইল, এবার কি করে হতে পারে। এই জন্য মানুষকে হেদায়তের জন্য কোরআন নাযিল হয়েছে, যেটি মানুষ বাহ্যিক দৃষ্টিতে বুঝে, দেখে চন্দ্রকে দেখতে পাচ্ছে না, সূর্যকে দেখতে পাচ্ছে না, রাত দিনের আবর্তন বিবর্তন দেখতে পাচ্ছে না, এই পাহাড়কে দেখো দেখি, পৃথিবীকে দেখো কেমন ভাবে বিছিয়ে দেখি, সেই যেমন আল্লাহ বলছেন আর গাছ না জমিনকে বিছিয়ে দেখি, সেই জমানায় তো আল্লাহ বলতে পারছে জমিনকে গোলাকার করেছেন বা ডিমের মতো করেছে, সেই জমানায় যদি ডিমের মতো গোলাকার বলা হতো, গোলাকার বলা হতো তাহলে বিভিন্ন কেউ কেউ তোমার হতে চাইছে, দেখো দেখো মোহাম্মদ হচ্ছে পৃথিবী গোলাকার, অথচ আমরা যাবো বিছানার মতো আরামে চলাফেরা করছি, এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, ওটু নিজে গোলাকার হলে তাহলে উচ্চ নীতি আমরা আকার খেয়ে পড়ে যেতাম, ঠিক না, ওইভাবে সীমিত তখন জ্ঞান সীমিত জ্ঞানে তারা মিথ্যা মনে করতো, তাদেরকে এমনভাবে সম্বোধন করা হয়েছে দেখো পাহাড় কত মজবুত পাহাড়, আফালায় আমি ধরুন আইরাল এবেলে কে হলে তার যেহেতু কাছাকাছি তারা উঠ দেখতে হবে, উঠ দেখে তাদের বোঝা নেই, দেখো তো এমনি তো সৃষ্টি হয়ে গেছে এর কোন প্রশ্ন নেই, ওয়াইলাল জিবালে কে সমস্তে বসে, ওয়াইলাল আরবে কে সমস্তে হা, হ্যাঁ ওয়াইলাল সামায়ে কে সরস্বিয়া, এই আকাশ দেখো দেখি। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বুঝিয়েছেন, তো মানুষকে যখন বুঝাবেন আপনাকে দেখতে হবে, এই জন্য যারা দাওয়াতের কাজ করলে মানুষকে বুঝালে যে যেমন তাকে সেভাবে বুঝাবেন, আপনি আমার আমার বাবা যুক্তির কথা বলতে অথচ তো অশিক্ষিত মানুষ মূর্খ নিরক্ষর মানুষ তাহলে সে বুঝবে না, তাকে বুঝাতে হবে অল্পসী হচ্ছে জান্নাত জাহান্নাম আল্লাহর ভয়ে ভীতি এসে একই লোক দেখেন না, বেশ যুক্তি বুঝে শিক্ষিত মানুষ তাকে যদি শুধু সে যুক্তি চায়, সে দলিল চায়, সে প্রমাণ চায়, তার জন্য কিছু লজিক ব্যবহার করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন ব্যবহার করেছেন, আমরা অর্থ করে ভাব অর্থ ইন্নাফিল কাদার, আমি আল্লাহ নাজেল করেছি হু হু মানে তাকে, হু মানে তাকে, তাকে রসুলকে নাজেল করেছি, হ্যাঁ তা নাজেল করেছি, কি নাজেল করেছেন, কোরআনকে নাজেল করেছি, তো ইন্না আমি নাজেল করেছি মানে আল্লাহ নাজেল করেছেন ইন্না আনজালনা, আর হু মানে সেই জিনিস, কি জিনিস, আল কোরআন, যদিও কোরআন এখানে উল্লেখ নেই। আরবি গ্রামারের নিয়ম হচ্ছে যে যখন আপনি কোন জমির ব্যবহার করবেন বা যে কোনো ভাষার গ্রামারে আছে জমির অর্থাৎ প্রনাউন ব্যবহার করবেন তো তার আগে ওই নাউনের ব্যবহার হইতে হবে, তিনি এই কথা বললেন তো তিনি আগে তাহলে ওই লোকের নাম আসতে হবে, নিয়ম তার আলোচনা চলছিল আলোচনাতে এসছে অথবা তার নাম লিখা আছে পড়া হয়েছে তারপরে তিনি বলবেন আপনি, ঠিক না, বা সেই জিনিসটি বা তাকে এরকম বলবেন, তাই না, এখানে কোথাও বলা হয়েছে কোরআনের কথা, তো কেমন করে আমরা ধরে নাকি না জানলাম নিশ্চয় আমি নাজেল করেছি কোরআনকে, তাকে তাকে মানে বলে দিলাম কোরআনকে, তো কোরআনের কথাই তো উল্লেখ নেই এখানে। এর উত্তর হচ্ছে যে যদি জমির মানে প্রনাউন জমির এর মার্জা বলা হয় মানে ওই নাউনটি যেটি উল্লেখ হওয়া উচিত ছিল হয় কথাই না হলে আপনার লিখাতে, আর এছাড়াও আরেকটি ক্ষেত্র আছে যে কথাতেও হয়নি আলোচনা আসেনি কোরআনের কথা আর লিখাতেও আসেনি, এখানে লিখাও নেই কোরআনের কথা কিন্তু অবস্থা স্পষ্ট করছে যে আলোচনা কি বিষয়ে চলছে, অবস্থা যদি স্পষ্ট করে দেয় যে অমুকের সম্পর্কে আলোচনা চলছে তাহলে যথেষ্ট, যেমন হয়তো নাম নেননি কোন একজন নেতার কথা আলোচনা করছেন ভালো আলোচনা অথবা খারাপ আলোচনা করছেন, এই যে লোকটি আছে না, এই যে লোকটি আছেন না ভালো মানুষ না অথচ তার নাম নেওয়া হয়নি কিন্তু এমন ভাবে আলোচনা করছে লোকেরা বলছে এই লোকটি মানে কাকে বুঝাতে চেয়েছে তাকে, বুঝতে পারছেন এটি আপনার কথা বললাম না, ভুল বলবেন আপনার কি হয়েছে কি কলার কথা, এই যে লোকটি তার লোকটির নাম নেই কিচ্ছু না এই লোকটি যাচ্ছে না, যেহেতু শ্রোতারা বুঝছে যে এই লোকটি মানে কোন লোকটির কথা আলোচনা চলছে, আলোচনাতে বোঝা যাচ্ছে যে বিষয়বস্তু কে এখানে, তো এখানে বিষয়বস্তু বোঝা যাচ্ছে আল্লাহ নাজল করেছেন, কি নাজল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি কোরআন নাজল করেছেন ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর কদরের রাতে আমি কোরআন নাজল করেছি, এই কদরের রাতে কোরআন নাজল হয়েছে এর অর্থ কি, আমরা তো জানি কোরআন দীর্ঘ 23 বছরে নাজল হয়েছে, 40 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি তখন নাজল হওয়া আরম্ভ হয়েছে আর শেষ হয়েছে 63 বছর হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি এর উপর আয়াতের মাধ্যমে, তো 23 বছর আর বিভিন্ন সময় কোন সময় কম কোন সময় বেশি কোন সময় পুরো সুরা কোন সময় সুরার একটি অংশ দুটি আয়াত চারটি আয়াত একটি আয়াত এইভাবে নাজল হয়েছে, তো কেমন কথা হলো কোরআন যে লওহে মাহফুজ হয়েছে প্রথম আসমানে নাজল করা হয়েছে কখন, লাইলাতুল কদর, এটি একটি ব্যাখ্যা যা তাফসীর কারগণ বলে থাকেন, আর একটি ব্যাখ্যা আর এটি বেশি সহিহ, তো লওহে মাহফুজের প্রথম আসমানের কথাটি নেন যদি তাই বলা হয়, প্রথম আসমানে লওহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিনের সাত আকাশের উপর সেই লওহে মাহফুজে লিখা রয়েছে আল কোরআন, ফি লওহে মাহফুজ সূরা বুরুজের শেষে আছে না লওহে মাহফুজ, লওহে মাহফুজে আল কোরআন লিখা রয়েছে, লওহে মাহফুজের কথা বলা হয়েছে তাতে মানুষের তকদির ভাগ্য লিখা রয়েছে, তো লওহে মাহফুজ থেকে আল্লাহ নাজিল করে দিয়েছে প্রথম আকাশে যাতে এখান থেকে জিবরাইল আলাইহিস সালাম প্রয়োজন মাফিক যখন প্রয়োজন হবে আল্লাহর আদেশ হবে যে অমুক সমস্যার সমাধান বা অমুক সূরা নিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে আসো তখন সেখান থেকে নিয়ে আসবেন, এই কাজটি করা হয়েছে মানে লওহে মাহফুজকে প্রথম আকাশে পাঠানো হয়েছে নাজল করা হয়েছে লাইলাতুল কদরে একটি তফসির, দ্বিতীয় তফসির হচ্ছে আর এটি বেশি সঠিক সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজল করেছেন লাইলাতুল কদর অর্থাৎ আরম্ভ করেছেন নাজল করা আরম্ভ করেছেন, ইন্না আনজালনা মানে ইন্না বাদা আনা ইনজালা আমি আরম্ভ করেছি শুরু করেছি, আরম্ভ হয়েছে লাইলাতুল কদর কোরআন নুজুল, আর আরম্ভ কোন সূরা দিয়ে হয়েছে কোন আয়াত দিয়ে, ইকরা জিসমে থেকে নিয়ে 5টি আয়াত পুরো সূরা নয় ইকরা জিসমে থেকে 5টি আয়াত প্রথম নাজল হয়েছে, এই 5টি আয়াত যা নাজল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হীরা পাহাড়ের গুহায় সেটি ছিল লাইলাতুল কদর, সেটি ছিল লাইলাতুল কদর, লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়া আরম্ভ হয়েছে, তার পূর্বে মানুষ কেউ জানত না যে কোরআন নাজিল হবে এবং কার উপর নাজিল হবে, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না তার পূর্বে যে তার উপর কোরআন নাজিল হবে না কি হবে, তিনি ভালো লাগতো না এটা শিরক কুফরি এবং খারাপ কাজ আর মানুষের সাথে উঠা বসা এইসব মুশরিকদের সাথে ভালো লাগতো না, এ প্রাকৃত ঘৃণা অনেকের খারাপ কাজে ঘৃণা লাগে অথচ তার কিছু গাইড নেই হতে জানা নেই কিন্তু খারাপ কাজে ভালো লাগে না তাকে, অনেকে আছেন এরকম নির্জনতা পছন্দ করতে লাগলেন, মানুষের সাথে বেশি উঠা বসানা করে একা একা থাকে। একা একা থাকার জন্য তিনি চয়ন করলেন মীরা পাহাড়ের গুহা, যে একটু দূরে আছে, উঁচু জায়গায় আছে, সেখানে লোকজন যাবেও না, ওখানে গিয়ে আমি আল্লাহ জিকির আজকার করবো, ধ্যান করবো এবং আল্লাহকে স্মরণ করবো। আল্লাহ সম্পর্কে তো মক্কা মুশরিকদের জ্ঞান ছিল, কিন্তু শিরকের এই যে দিন, আমার বাপদাদাদের দিন, কোরাইশদের দিন যে বাতিল ঘৃণা তো ছিল, কিন্তু সঠিক যে কি আর কি পন্থা গেছে আল্লাহর ইবাদত করবো জানা ছিল না। তো তিনি এক আল্লাহকে ডাকতেন হীরা পাহাড়ের গুহায়। তো লাইলাতুল কাদারে আল্লাহ কোরআন নাযিল আরম্ভ করেছেন। এখন লাইলাতুল কাদার, লাইলা মানে তো বুঝতে পারলেন, আর কাদার মানে কি বললাম, সম্মান। কাদার আমরা ব্যবহার করি আমাদের ভাষাতে, লোকটির কেউ কদর করল না, আমরা বলি আমাদের ভাষাতে অনেকে, লোকটির বড় কদরের লোক। একটি প্রবাদ আছে, কাদরের নেয়ামত বাদে জওয়াল, কাদরের নেয়ামত বাদে জওয়াল, মানুষের নেয়ামতের কদর কখন করে যখন সেটা দূরে হয়ে যায়। চক্ষু আছে কোনো মূল্য নেই মনে হচ্ছে, এ হাতের কোনো মূল্য নেই, কিন্তু চোখটা চলে যাক তখন এর মূল্য বোঝা যাবে, আহ কত যে মূল্যবান একটি চোখ, কোটি কোটি টাকা দিয়েও তার মূল্য দেওয়া যাবে না। যে কোনো নিয়ামত, যে কোনো নিয়ামতের কদর মর্যাদা বুঝতে পারে মানুষ কখন, যখন সেটি জায়েল হয়ে যায়, মানে হাত ছাড়া হয়ে যায়। তো কাদারের একটি অর্থ এটি, এই অর্থ হলে এই রাতকে কদের রাত কেন বলা হলো, এই জন্য বলা হলো যে এই রাতটি বড় মর্যাদার রাত, এই রাতটি আল্লাহ নিকট বড় মর্যাদার রাত, ফজিলতের রাত, সম্মানের রাত। এই রাতের ইবাদত অত্যন্ত মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ। এই রাতের ইবাদত বন্দেগি, রাত জাগরণ করে ইবাদত করা আল্লাহ নিকট বড় মর্যাদাপূর্ণ, যার ফজিলত এই আয়াতগুলি রয়েছে, পরে বলবো সেখানে একটি করে আর হাদিস রয়েছে। আর আরেকটি কাদরের অর্থ হয়, কাদর মানে ভাগ্য, কাদার থেকে তকদির, আমরা তকদির বলি না, লোকটি তকদির খারাপ, ওই তকদির সবদির তো কাদার থেকে যে ওর তো কাপ ডাল রা থেকে তকদির আছে। আর তকদিরকে তকদির কেন বলেন, কাদারের শাব্দিক অর্থ দ্বিতীয় অর্থ, একটি তো হয়ে গেল এটা মর্যাদার, যে দ্বিতীয় অর্থ যেটি সেটি হচ্ছে কোনো জিনিসকে নির্ধারণ করা, কোনো জিনিসকে নির্দিষ্ট করা, নির্ধারণ করা অথবা পরিমিত করা, পরিমাণ নির্দিষ্ট করা, কাদার মানে পরিমিত করা কোনো জিনিস। তো তকদিরকে তকদির এই জন্য বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই তকদিরকে মানুষের জন্য নির্ধারিত করে রেখেছেন, সুপরিমিত করে রেখেছেন, কত পরিমাণ কার রেজেক রয়েছে, কত পরিমাণ কার বয়স রয়েছে, কোন সালে কার জন্ম হবে, কোন সালে কার মৃত্যু হবে, সবকিছু সুপরিমিত রয়েছে, কোন দেশে কার জন্ম হবে, কোন দেশে কার মৃত্যু হবে ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে মানুষের জীবনের সাথে সম্পর্কিত, কখন বিপদ হবে, কখন সুখ হবে, কখন দুঃখ হবে ইত্যাদি ইত্যাদি, তাহলে এগুলি সব কিছু আল্লাহর পক্ষ থেকে সুপরিমিত রয়েছে, নির্ধারিত করা রয়েছে। তো কাদারা মানে নির্ধারণ করা হয়, এখান থেকে তকদির। আচ্ছা, এই রাতকে লাইলাতুল কাদার বলা হলো, এর সাথে এই অর্থে কি কোনো সম্পর্ক আছে, নির্ধারিত করা, সুপরিমিত করা? এই অর্থ যদি আমি এখানে নিই আর বলি যে লাইলাতুল কাদার মানে মর্যাদা, ভুলে যান, এখন এখন বলেন নির্ধারণ করার রাত, সুপরিমিত করার রাত, তাহলে কোনো সম্পর্ক আছে না নেই? কি সম্পর্ক আছে, এই রাতে আল্লাহ এক বছরের ভাগ্য নির্ধারণ করেছেন। ভাগ্য তো আল্লাহ পৃথিবীর সৃষ্টির আগেই লিখেছেন, 50,000 বছর আগে হাদিসে যেমন আছে, কলম সৃষ্টির পরে, কিন্তু এক বছরের ভাগ্য নির্ধারণ করে ফেরেশতাদের উপর দায়িত্ব ন্যস্ত করা হয় যে এই এক বছরে তোমাকে এই কাজগুলি করতে হবে। মালাকুল মতকে বলে দেওয়া হলে যে দেখো তোমার তো কাজ হচ্ছে মানুষের জাম কবুল করা, রোগ কবুল করা, সুতরাং তোমাকে এক বছরের মধ্যে এতগুলি লোক অমুক দেশ থেকে এতগুলি অমুক দেশে অমুক অমুক বাড়ি এতজন, অমুক বাড়ি এতজন, অমুক বাড়ি এতজন, অমুক গ্রামের এতজন, নাম দিয়ে লিস্ট দিয়ে দেওয়া হলো ভাগ্য নির্ধারণ করার জন্য। মিকাইলকে দায়িত্ব দেওয়া হলে দেখো এই বছরে এত পরিমাণ বৃষ্টি দিতে হবে, বৃষ্টি বর্ষাতে হবে, বুঝতে পারছেন, বিভিন্ন ফেরেশতা বিভিন্ন দায়িত্ব, বা অমুক অমুক বান্দার এত রিজিক বৃদ্ধি করতে হবে এই বছরে, এতটা রিজিক রয়েছে এই বছরে ইত্যাদি, যে কোনো ফেরেশতার যে দায়িত্ব সেই দায়িত্ব তাকে এক বছরের জন্য তাকে জানিয়ে দেওয়া হয়। তো লাইলাতুল কাদার মানে তাহলে ভাগ্য নির্ধারণের রাত, নির্ধারণ বললাম নির্দিষ্ট করা, নির্ধারণ করা, সুপরিমিত করা, ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন সুপরিমিত করেন এক বছরের জন্য লাইলাতুল কাদারে। তাহলে এই অর্থ হইলে ভাগ্য রজনী কোনটি? তাহলে ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কাদার। আর লাইলাতুল কাদার কোন মাসে? শাবান মাসে নয়? হ্যাঁ, শাবান মাসের 15 তারিখে ভাগ্য রজনী নয়? হ্যাঁ না এটা বলেন না ভালো করে, নয় তাহলে নাকি? হ্যাঁ বলছেন, ভাগ্য রজনী। ভাগ্য রজনী যে রজনীতে আমাদের দেশের মানুষেরা সারা রাত এবাদত করে, নফল পড়ে, জানলা দিয়ে বছরের ভাগ্যটা ভালো হয়, এই বছরের ভাগ্যটা যাতে করে ভালো হয়, এই জন্য শবে বরাতের, শবে বরাত যেটি মানে শাবান মাসের 15 তারিখে শবে বরাত বলা হয়, আর শবে বরাতকে ভাগ্য রজনী মনে করে বিদাত পন্থীরা। এই ক্ষেত্রে যতগুলি হাদিস রয়েছে, হয় জাল না হয় দুর্বল, জাল না হয় একটিও সহি হাদিস নেই, বাকি কোরআন এবং সহি হাদিস স্পষ্ট করে যে ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কাদার। ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কাদার। একটি যে কাদার, কাদার মানে নির্ধারিত করা, আর এক বছর ভাগ্য নির্ধারণ করে জানিয়ে দেওয়া ফেরেশতাদেরকে, এই একটি কথা। দ্বিতীয় স্পষ্ট আয়াত রয়েছে সূরা দোকানে, সূরা দোকানের প্রথম দিকে আয়াতগুলি রয়েছে 3-4-5 আয়াত, হামিমুল কিতাবুল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই একে নাযিল করেছি, কাকে? কোরআনকে নাযিল করেছি, ফি লাইলাতিন মুবারাকা, ওখানে বলা হয়েছে বরকতের রাতে, আর এখানে বলা হয়েছে কদরের রাতে। কোরআন নাযিলের কথা, ওখানে বলা হয়েছে কি বরকতের রাতে, এখানে বলছে লাইলাতুল কাদার। তাহলে দুটো আলাদা জিনিস না একই জিনিস? একই জিনিস, যেহেতু কোরআন একটি, বরকতের রাতে নাযিল করেছি মানে কদরের রাতে নাযিল করেছি, তাহলে সেটি হচ্ছে রমজান মাসে, তাই না? যেহেতু শবে কাদার রমজান মাস ছাড়া অন্য মাসে হয় না, শবে কাদার বা লাইলাতুল কাদার রমজান মাস ছাড়া অন্য মাসে হয় না। তারপরে আল্লাহ কি বলছেন, ফিহা ইউফরাতু কুল্লু আমরিন হাকিম, সেই রাতে প্রত্যেক হিকমতপূর্ণ কাজের ফয়সালা করা হয়, ইউফরাতু মানে ইউফসালু, ফয়সালা করা হয়, ফয়সালা করা হয় মানে ভাগ্য নির্ধারিত করা হয়। এর তাফসীর করেছেন মুফাসসিরগণ যে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করা হয় মানে এক বছরের জন্য নির্ধারিত করে দেওয়া হয় যে এই বছরে অমুক লোকের বড় উন্নতি হবে, এই বছরে অমুক লোকের বড় অধঃপতন হবে, এই বছরে অমুক লোকের বড় অ্যাক্সিডেন্ট হবে, এই বছরে অমুক লোকের চাকরি হবে, ইত্যাদি ইত্যাদি, যার যেরকম হওয়ার আছে এক বছরে। সিহা যে সুরাক করলাম, সিহা মানে ওই রাতে, হ্যাঁ ওই রাতে, অর্থাৎ কোন রাতে? লাইলাতুল কাদারে। তাহলে কথা একবার স্পষ্ট, স্পষ্ট। এর বিরোধী যারা তাদের কাছে কোনো দলিল নেই, বরং কোরআনের স্পষ্ট আয়াতের বিরোধিতা। স্পষ্ট আল্লাহ এখানে বলেছেন লাইলাতুল কাদারের কথা আর এই বরকতপূর্ণ রাতের কথা। তাহলে কাদার মানে যদি নির্ধারিত করা নেই তাহলেও চলবে, তাহলে লাইলাতুল কাদার মানে ভাগ্য নির্ধারণের রাত, দ্বিতীয় অর্থ। আর কাদারের আরেকটি অর্থ শুনেন, কাদারের আরেকটি অর্থ হচ্ছে সংকীর্ণ করে দেওয়া কোনো জিনিসকে, বা সংকুচিত করে দেওয়া, সংকীর্ণ করে দেওয়া বা সংকুচিত করে দেওয়া। বুঝলেন তো কথা? না বুঝলেন না? তো কাদার মানে যখন 13 দলিল কোরআন আছে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 3টি অর্থ কোরআনে ব্যবহার হয়েছে, অন্য জায়গায় এইখানে 3টি অর্থ নিতে পারি, অন্য জায়গায় ব্যবহার হয়েছে। যেমন কাদার তো মর্যাদার অর্থে ব্যবহার হয়েছে এখানে, যেমন লাইলাতুল কাদার, আর আপনার নির্ধারণ ক্ষেত্রে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলছেন প্রত্যেক জিনিসকে আমি সুপরিমিত করে সৃষ্টি করেছি, নির্ধারিত করে সৃষ্টি করেছি, কাদার মানে তকদিরের সাথে। তো কাদার মানে যে নির্ধারণ করা বা সুপরিমিত করা, এই আয়াতে পাওয়া গেল। কাদার মানে সংকুচিত করে দেওয়া বা সংকীর্ণ করে দেওয়া কোনো জিনিসকে, জায়গা এখানে সংকীর্ণ হয়ে গেছে, জায়গা হচ্ছে না, খুব ভিড়, একে বলা হয় কাদার, টান হয়ে যাওয়া, এই অর্থ কোরআনে ব্যবহার হয়েছে আমপাড়াতে। তো আম্মা ইজা মাবতালাহু, মানুষকে আল্লাহ পরীক্ষা করেন দুই রকম ভাবে, সচ্ছলতা দিয়ে আর তার রেজিককে সংকুচিত করে। ফাকাদারা আলাইহি রিজকাহু, অতঃপর আল্লাহ কি করেন পরীক্ষা করার জন্য? কাদারা আলাইহি রিজকাহু, তার রেজিককে আল্লাহ কি করে দেন? সংকুচিত করে দেন। কাদারা মানে এখানে কি হয়ে গেল? নির্ধারিত করা নাই, তাহলে পরীক্ষা কি? এখানে সংকুচিত করে কম করে দেন, খেতে পারছে না, পরীক্ষা অভাব, পরীক্ষা। ফাকাদারা আলাইহি রিজকাহু, যখন এইরকম হয় তখন যারা দুর্বল ইমানের মানুষ অথবা বিধর্মিক আছে, ফায়াকুল রাব্বি আহানা, দুর্বল ইমানের মানুষ আল্লাহ সম্পর্কে ধারণা আছে কিন্তু দুর্বল ইমান, ইমান নেই, যেমন আজকালকার ফাসিক মুসলমানদের অবস্থা, তখন কি বলে? ও আল্লাহ আমাকে লাঞ্ছিত করেছে, এতই লাঞ্ছিত আমাকে করেছে, ফায়াকুল রাব্বি আহানান, বলে যে আমার রব আমার আল্লাহ আমাকে বড় লাঞ্ছিত করেছে, আল্লাহকে দেখতে পাই না, খেতে পাচ্ছি না, আল্লাহকে দেখতে পাচ্ছে না। ফায়াকুলু রব্বি আহানা, এখানে কাদারা মানে সংকুচিত করা বা সংকীর্ণ করা। আচ্ছা এই অর্থ চলতে পারে, এখানে এখানে এই অর্থ চলতে পারে তৃতীয় অর্থ, আমি নাজিল করেছি কোরআনকে ফিলাইলাতুল কাদর, সংকুচিত করার রাতে বা সংকীর্ণতার রাতে, চলতে পারে? বিরানকে অসীম করেন দেখেন চলতে পারে না পারে না কেমন ভাবে? হ্যাঁ না, সেই রাতে ফেরেশতা নাজেল হয়, অসংখ্য ফেরেশতা নাজেল হয়, এত ফেরেশতা নাজেল হয় যে পৃথিবীতে এমন কোন জায়গা থাকে না যেখানে ফেরেশতা থাকে না, পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেখানে ফেরেশতা থাকে না, ফেরেশতা ভর্তি আকাশ পর্যন্ত ফেরেশতা ফেরেশতাই ভর্তি। ইঙ্গিত করা হয়েছে এদিকে আয়াতে, তানাজ্জালুল মালায়েকা তোর মালায়েকা বহুবচন, অসংখ্য ফেরেশতা অবতরণ করেন, গর্ব হয়ে এমনকি ফেরেশতা তো নাজেল করেন করেন রুহ, অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাম চলে আসেন, জিব্রাইল আলাইহিস সালাম চলে আসেন আরাফার মাঠে যখন অবস্থান করতে হয়। মেনাতে তো কেউ যাচ্ছে কেউ আসছে লাগাই আছে, কেউ মক্কাতে তো কেউ মেনাতে, এইভাবে চলছে। কিন্তু আরাফার দিনে যে ব্যক্তি হজ করবে সে ফকির হলেও আরাফাতে হাজির, আমির হলেও হাজির, বাদশাহ হলেও হাজির, প্রধানমন্ত্রী সারা বিশ্বের মধ্যে যত মুসলিম দেশের আছে প্রধানমন্ত্রীরা যদি আছে রাষ্ট্রপতিও আছে তাকেও বাধ্যতামূলক হাজির হতে হবে, তুমি হজ করতে এসছো হাজির হতে হবে। আরে সবাই আরাফাতে সবাই তো এসে এসেছে, আরে নেতারাও চলেছে এমনকি আরে বাদশাহও চলেছে, দেখেন আরাফাতে কি জায়গা হয় না, মেনাতেও জায়গা মানুষের হয় কিন্তু আরাফাতে মুশকিল লাগতে পারে, কিন্তু সবাই একদিকে হাজির। আর মক্কাতে করার লক্ষ্য নেই, হাজির সাহেব একটিও মক্কাতে পাবেন না, 8 তারিখে মক্কাতে পাবেন অনেক হাজি পাবেন, 10 তারিখের দিনও পাবেন, কেউ পাথর মাথা থেকে মক্কা গিয়ে আগে তো অফ করছে, কেউ চুল কাটতে আর মেনা তো কেউ হতে হলো মক্কা থেকে চুলটা কাটিয়ে হ্যাঁ করছে না, কিন্তু 9 তারিখে না, 9 তারিখে সবাইকে পাবেন আপনি আরাফাতে, তো তার জন্য জায়গা কল্যাণ দেওয়া যাচ্ছে না, সংকুচিত হয়ে গেছে এত বড় আরাফার মাঠ, তারপর সংকুচিত হয়ে গেছে। তো পৃথিবীতে এত অসংখ্য ফেরেশতা আছেন যে পৃথিবী যেন সংকুচিত হয়ে গেছে, পৃথিবী এত বিশাল পৃথিবী হওয়া সত্ত্বেও সংকীর্ণ হয়ে জায়গা হচ্ছে, এই অর্থ রয়েছে এই রাতে। ইন্না আনজালনা ফী লাইলাতুল কাদর, কাদর মানে যদি সংকুচিত করা বা সংকীর্ণ করার অর্থ নেওয়া যায় তবুও এখানে প্রযোজ্য সেটি। এখন তো নমা আদরাকা মা লাইলাতুল কাদর, আল্লাহ বলছেন হে নবী তুমি জানো কি অমা আদরাকা, এই অমা আদরাকা আল্লাহ একাধিক আয়াতে ব্যবহার করেছেন, কেন? এর গুরুত্ব দেখাবার জন্য, এর ফজিলত, এর গুণাগুণ দেখাবার জন্য, যে জানো কি গুণের জিনিস, কি যেমন তেমন জিনিস। যেমন কারিয়া সম্পর্কে অমাদ্রা কামাল কারিয়া, জানো কারিয়া কেমন কে জিনিস, যেদিন মানুষ ভীত সন্ত্রস্ত হবে, মানুষের অন্তর দূরে দূরে করবে, অমাদ্রা কামাল কারিয়া। হাক্কা সম্পর্কে আল্লাহ বলছেন আল হাক্কা তোমাল হাক্কা, অমাদ্রা কামাল হাক্কা, জানো হাক্কা যে চির সত্য একদিন হবেই হবে, অমাদ্রা কামাল হাক্কা। হোতামা সম্পর্কে আল্লাহ বলছে অমাতরাকামাল হোতামা, হোতামা জানো নারুল্লাহিল মুকাদা, আল্লাহর জ্বালানো আগুন, মানুষের তৈরি কর মানুষের জ্বালানো আগুন নয় যে নিয়ে দেবে পানি দিয়ে দমকল নিয়ে, হ্যাঁ দমকল বাহিনীদেরকে নিয়ে এসে, নারুল্লাহ আল্লাহর আগুন, অমাতরাকামাল হোতামা। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যে জিনিসগুলো অত্যন্ত গুরুত্ব দেখাতে চেয়েছেন এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, উদ্দেশ্যে জিজ্ঞেস করা নয় যে তার কাছ থেকে প্রশ্নের উত্তর বের করি, বরং তার গুরুত্ব প্রকাশ করা। তাই আল্লাহ বলছেন অমাদরাক মা লাইলাতুল কাদর, নবী তুমি জানবেন কি করে, আল্লাহ না জানার কি নবী জানতে পারেন যে লাইলাতুল কাদর বা কি জিনিস, অমাদরাক মা লাইলাতুল কাদর, হে নবী জানো কি লাইলাতুল কাদর। আমরা আমাদের ভাষায় ভাষাকে সুন্দর করার জন্য বা কোনো কারো গুরুত্ব প্রকাশ করার জন্য বলে থাকি, চেনেন এনাকে, চেনেন চেনেন কি এই লোককে, ইনি হচ্ছেন এখানে 6 বছর থেকে ইসলামী সেন্টারে আছেন, তাই দেখেন প্রথম বলা চেনেন কি, জি এটা বলার পরে তখন সেটা প্রকাশ করা হলো। তো আল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জানো কি মা লাইলাতুল কাদর, লাইলাতুল কাদর বা কি, এই কদরের রাত বা কি। তারপর আল্লাহ নিজে জবাব দিয়েছেন লাইলাতুল কাদর খায়রু মিন আলফি শাহর, এই কদরের রাত হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম, খায়রু মিন আলফি শাহর, হাজার মাস সমান নয়। আমাদের অনেকে ভুল করে বলে হাজার মাসের ফজিলত হাসিল হয়, হাজার মাসের কথা আল্লাহ বলছেন খায়রু মিন আলফি শাহর, হাজার মাস চাইতেও উত্তম, ও খায়রু কোথায় গেল, ও চাইতে উত্তম, ওই যে কতটা উত্তম এটা কোথায় গেল, আর হাজার মাসে কত বছর হয়, কত, জি 83 বছর 4 মাস, তার চাইতে উত্তম। অবতরণ করেন তানাজ্জালক। আচ্ছা নাজালা মানে অবতরণ করা, আর তানাজ্জালা মানে অবতরণ করা, বললো তানাজ্জালক অবতরণ করা। তফাৎ কিছু আছে? অনেকদিন আগে আবার বলেছিলাম আনজালা মানেও নাজল করেছেন, ইন্না আনজালনাহু আমি নাজল করেছি, আর নাজালা নাহনু নাজালনাল কুরআন, ইন্না নাহনু নাজালনাল কুরআন তানজিলা, আল্লাহ বলেছেন ওখানে নাজালনা বলেছেন আমি নাজল করেছি, তার মানে অবতীর্ণ করা, আর আনজালনা মানে অবতীর্ণ করা। এই দুই অবতীর্ণ করার কোনো তফাৎ আছে? একটি হচ্ছে বাবে ফাল থেকে আনজালা, আর একটি নাজালা বাবে তাফইল থেকে। কোনো তফাৎ আছে? কে বলতে পারেন? হ্যাঁ হাত উঠান। একবারে অবতীর্ণ করলে কি বলতে হয়? আনজালা। হ্যাঁ আনজালা মানে কোন জিনিসকে একবারে অবতরণ করে দেওয়া, অবতীর্ণ করে দেওয়া। হ্যাঁ আর নাজালা মানে ধীরে ধীরে। হ্যাঁ তো কোরআনের ক্ষেত্রে আল্লাহ দুই শব্দ প্রয়োগ করেছেন, যেহেতু লাউ মাহফুজ থেকে প্রথম আকাশ আল্লাহ একবারে নাজল করেছেন, তো আনজালা সেই ক্ষেত্রে প্রযোজ্য। আর এই প্রথম আকাশ থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসেছে 223 বছরে বিভিন্ন সময়ে, সুতরাং এই ক্ষেত্রে নাজালা। আল্লাহ বলছেন তানাজ্জালুল মালায়েকা, ফেরেশতাদের কথা এখানে কোরআনের কথা না, এখানে আছে ফেরেশতাদের অবতরণ কথা, কিন্তু তানাজ্জালু মানে ফেরেশতারা একবারে নাজিল হয়ে যায়নি, যেহেতু অসংখ্য ফেরেশতা ধীরে ধীরে আসতেই আছেন, আসতেই আছেন, আসতেই আছেন। এই আস্তে আস্তে হ্যাঁ বললো, মক্কা মদিনা বললো, আরব বললো, আজম বললো, এই সারা পৃথিবী ভর্তি হয়ে গেল ধীরে ধীরে আকাশ পর্যন্ত। তানাজ্জালুল মালায়েকা, ফেরেশতা কোন অবতরণ অবতরণ করেন, ওয়া রূহু ফিহা, ওয়া রূহু ফিহা, ওই রাতে, ফিহা মানে সেই রাতে, সেই রাতে রূহ অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালামও অবতরণ করেন। আর বিদাতীরা কি করেছে জানেন? আত্মা আত্মা নেমে আসে সেই রাতে, আর আলোচনা চলছে তো কদর রাতের কথা, স্বপ্ন হঠাৎ করে দেখে নিল শবে বরাতের কথা, শবে বরাতের সাথে আজকে কি করে লাগিয়ে দিল, বিষয়বস্তুই তো লাইলাতুল কাদার স্পষ্ট, আর এই রূহকে লাগিয়ে দিল আত্মা, রূহ মানে আত্মা করে দিল। আর আত্মা কখন আসে বলছে শবে বরাত যে হয়, এই শবে বরাতে এক বছরে যত লোক মারা গেছে ওদের রূহ গুলো বাড়িতে ফিরে আসে, স্ত্রীকে দেখার জন্য, ছেলে মেয়েকে দেখার জন্য, বাড়ি ঘরে কি মানে পরিদর্শনের জন্য চলে আসে। তার জন্য কি করে? তার তো কিছু হক আছে, তো হাল্লা পুরি করে নিজেও খাবে, আর ওই গরিব মিসকিনকে খাওয়াবে, যে ওই সওয়াবটা পৌঁছিবে, বকশানো হবে। এই তো ব্যক্তির রূহ এসছে যখন আপনার বাড়িতে, স্বামী মারা গেছে আর স্বামীর রূহ আসবে, আর সেই বিধবা কি করে বসে থাকবে, তার জন্য কিছু করণীয় তো আছে, তো হাল্লা পুরি করে গরিব মিসকিনকে গ্রামের খাওয়াই, এই একটা কাজ। বরং এর চাইতে চরম বিদাত রয়েছে যে হাল্লা পুরি সুন্দর তৈরি করে আবার রেখে দেয় প্লেটে করে সাজিয়ে, যে রাত্রে কোন রাতে যে স্বামী আছে দেখা তো করবে না, দেখে চলে যাবে, দেখা করবে না, কিন্তু সেই জন্য ভালো করে সাজিয়ে প্লেট রাখবে, ফেরা ফেরা করে এসব কাজ। আর বিভিন্ন এলাকার এরকম বিভিন্ন রকমের বিদাত আছে, ওই আপনার এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় না থাকতে পারে, কিন্তু আছে এই বিদাত আছে, তাদের কেতাবাদিতে আছে, যে যেহেতু রুম হয়ে আছে এক বছর যতগুলো লোক মারা গেছে চলে আসে, সুতরাং তার জন্য ভালো করে প্লেটে সাজিয়ে হালুয়া পুরি আর ভালো ভালো খাদ্য সাজিয়ে রেখে দিবে, খেয়ে দিয়ে যাবে, জানি না খায় কি খায় না, যে বাতি জ্বালিয়ে রাখে আসতে যাতে সুবিধা হয়। হ্যাঁ যখন বারজাখ থেকে ওই পরলৌকিক জীবন থেকে দুনিয়াতে চলে আসতে পারে, এত দূর অতিক্রম করে এত এটুকু আসতে পারবে না, গোরস্থান থেকে বাড়ি, হ্যাঁ রাত দিনের চেনা রাস্তা, ও তো গোরস্থানে কতবার হয়তো গিয়েছে, চিনতে পারবে না রাস্তা, যাই হোক এসব বিদাতিদের গোমরাহি আমি এটা চোখে দেখেছি, যে আপনি বললেন যে বাতি জ্বালানো, এটা নিজের চোখে দেখেছি, বাতি জ্বালিয়ে আলোক একটু করে রাখে তারা কবরস্থান। তানাজ্জাল মালায়েকা তো অরুহ ফিহা বেইজনে রব্বিহিম, তারা এইভাবে অসংখ্য ফেরেশতা এবং জিবরাইল আলাইহিসসালাম পৃথিবীতে নেমে আসেন কেন? খেয়াল খুশি, খেয়াল খুশি নয়, তাই আল্লাহ বলছেন বেইজনে রব্বিহিম, তাদের পালন কর্তার অনুমতি ক্রমে, অনুমতি আল্লাহর অনুমতি হচ্ছে যাও পৃথিবীতে আসছে যাও। আচ্ছা ফেরেশতারা কেন আসেন নেমে, আর নেমে আসতে কি বা গুরুত্ব বুঝতে পারলাম? আল্লাহ আল্লাহর অসংখ্য ফেরেশতা এই লাইলাতুল কদরে বা কদরের রাতে যদি পৃথিবীতে নেমে আসেন, তো এরপরে কি বা বুঝতে পারলাম লিখার জন্য, এত অসংখ্য ফেরেশতা লিখবেন, ওর জন্য তো আছে কেরামান কাতেবিন, একদল ফেরেশতা আছেন তারা লিখছেন, আনিল ইয়ামিন ও আনিল শিমাল কাইর সূরা কাফা, আল্লাহ বলছেন ডান দিকে বসে আছেন বাম দিকে বসে আছেন, ফেরেশতা তো লিখতেই আছেন সব সময়। তারপরে ওই যে আপনার শিফটিং ডিউটিটা দুই বার আসরে আর ফজরে যে আছেন, হ্যাঁ তারা তো আছেনই, হাফাজাতুল মালায়েকা তাদেরকে বলা হয়, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, কুরআন আল হাফিজিন মানে সুরক্ষাকারী ফেরেশতা, আমল নামা লিখেন তারা, আসরের সময় একদল আসেন আবার ফজরে আরেকদল আসেন, যারা আসরে আসেন তারা ফজরে চলে যান, ফজরে আসেন তারা সারাদিন থাকেন। অসংখ্য ফেরেশতা কেন আসেন? কিসের জন্য? গুরুত্ব বোঝাবার জন্য, যে গুরুত্ব বোঝার জন্য। যেমন বাংলাদেশের বিশ্ব ইজতেমায় রাষ্ট্রীয় পর্যায়ে যেসব নেতারা আছেন মাথা সবাই ছিল আছে এই গুরুত্ব দেখাবার জন্য, যেটা হচ্ছে বাংলাদেশের বিশ্ব ইজতেমা। কথা বুঝতে পারছেন? সেটা পরে, কিন্তু কথা হচ্ছে তাদের নিকটে সেখানকার রাষ্ট্রনেতাদের কাছে বা তার মন্ত্রীদের কাছে সে গুরুত্বপূর্ণ, যার ফলে তারা সব উঠে পড়ে চলে আসেন। তো ফেরেশতারা চলে আসেন। আর একটি কথা, আল্লাহর ফেরেশতারা আসা এটা ইঙ্গিত বহন করে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হওয়ার। আল্লাহর রহমত বরকত এবং আল্লাহর পক্ষ থেকে অজস্র কল্যাণ সেই রাতে নাজিল হয় পৃথিবীতে, এই ইঙ্গিত বহনের জন্য অসংখ্য ফেরেশতা আসেন। ফেরেশতা আসা, ফেরেশতা কোথাও অবস্থান করা, এটি রহমত, আল্লাহর পক্ষ থেকে কল্যাণ এবং বরকত আসে এর একটি কথা বা থাকে সেখানে, এই কথা বহন করে। দলিল কি? দলিল আছে, প্রমাণ আছে, এর বিপরীত দলিল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিসে রয়েছে, যে যেই ঘরে কুকুর থাকে বা যেই ঘরে ছবি থাকে বা যেই ঘরে নাপাক ব্যক্তি গোসল ফরজ হয়ে আছে, স্বপ্নদোষ হয়েছে অথবা স্বামী স্ত্রী মিলন হয়েছে, তার উজু করল না, তার রাত পড়ে আছে, ফজর হয়ে গেল, ঠান্ডা লাগছে, এই গুলো করবে না, পড়ে আছে, সকাল নয়টা পর্যন্ত শুয়ে আছে, সেই সেই ঘরেও আপনার ফেরেশতা দাখিল হয় না। লায়াত খুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরাতুন আও জুনুবুন, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর থাকে। আমাদের দেশে যে কুকুর পোষে লোকেরা, সাধারণ কুকুর, যে কুকুর মানে ট্রেন কুকুর নাই, এক শ্রেণীর কুকুর পোষা যায় যাচ্ছে, যেটা হচ্ছে ট্রেন কুকুর, সে মতো আলাদা এবং ওর কিছু লক্ষণ আছে, আর ওইসব কথা হাদিসে এবং ফেকার কিতাবে বর্ণনা করা হয়েছে। আমাদের দেশে যারা কুকুর লালন পালন করে তারা ওই কুকুর। যাই হোক, নীতিও ঘাটতি হতে থাকে, নীতিতে যা নীতি ইচ্ছা করে সেখান থেকে ঘাটতি হতে থাকে, আর উপরন্ত কি হয়, ফেরেশতা প্রবেশ করে যেই গাড়িতে তাহলে কুকুর আছে, গাড়িতে করে কুকুর নিবায় না, ওই গাড়িতে ফেরেশতা থাকে, ফেরেশতা রহমতের ফেরেশতা যায়, যেই বাড়িতে কুকুর আছে সেই বাড়িতে ফেরেশতা যাবে না, রহমতের ফেরেশতা, যেই বাড়িতে আপনার সুরাতুন ছবি আছে মানে জীবের ছবি, জীবের ছবি আছে এবং প্রকাশ্য জায়গায় রেখেছে, প্রকাশ্য জায়গায় রেখেছে, সেই বাড়িতে বা সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এইভাবে যে বাড়িতে নামাজ লোক থাকে বিনা অজুতে, প্রয়োজন বসত নামাজের রক্ত হয়নি, অজু করে থাকা যায়, অজু করে থাকা যায় যাচ্ছে, কেউ না পাকলো রাত দশটায় তার নামাজ পড়া হয়ে গেছে, এখন ফজর রাগে গোসল করবে, অসুবিধা নেই, কিন্তু অজু করে ঘুমাতে পারবে না, অজু করে, অজু করলে আপনার নাপাকিটা অপবিত্রতা হালকা হয়ে গেল। অজু করার পর অবস্থান করা যাবে, পানাহার করা যাবে, সবকিছু করা যাবে, ঘুমা যাবে, সবকিছু করতে পারবেন, কিন্তু বিনা অজুতে যদি কেউ এরকম পড়ে থাকে তাহলে ফেরেশতা প্রবেশ করবে না ওই বাড়িতে, বা নামাজের রক্ত চলে যাচ্ছে, গোসল করতে পারবো না, যা পরেই করে নেবো, নামাজে সকাল সপ্তাহে আসতে পারবো না, চলবে না, ফেরেশতা দাখিল হবে না সেই বাড়িতে। আচ্ছা, ফেরেশতা কেন প্রবেশ করবে না, আর কি ইঙ্গিত বহন করে? ফেরেশতা যদি কারো বাড়িতে ছবি রাখলো আর ফেরেশতা প্রবেশ করলো না, তো বা কি বা হলো, রহমত থেকে বঞ্চিত ওই বাড়ি, খায়ের কল্যাণ থেকে, আল্লাহর পক্ষ থেকে কল্যাণ থেকে বঞ্চিত, বরকত থেকে বঞ্চিত, বেবরকতি, সেই বাড়িতে বরকত হবে, সেই বাড়িতে খাদ্য বরকত হবে, সেই বাড়িতে বরকত হবে না, সেই বাড়ি মানে পারিবারিক জীবনে বরকত হবে না, আর ছেলে মেয়েতে বরকত হবে না, স্ত্রীতে বরকত হবে, ইত্যাদি ইত্যাদি। ফেরেশতা প্রবেশ করবে না, কি ইঙ্গিত বহন করলো তাহলে, যে বরকত ছিনিয়ে না হলে তাদের থেকে, তাহলে এর বিপরীতটা হচ্ছে তানাজ্জুল মালায়েকা করো, পৃথিবীতে লাইলাতুল কাদারে কি হয়, অসংখ্য ফেরেশতা নেমে আসেন, এই কি ইঙ্গিত বহন করে তাহলে, রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, অবশ্য কল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে, বেইজন মিনকুল্লি আমর, এই ফেরেশতারা আসেন কেন, মিনকুল্লি আমর অর্থাৎ প্রত্যেক আল্লাহর পক্ষ থেকে আদেশ নিয়ে, আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটি আদেশ নিয়ে, যা কিছু আদেশ হয় সেই আদেশ নিয়ে আসেন, যা যা আদেশ করা হয়েছে, যে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব নিয়ে ফেরেশতারা আসেন, আপন আপন দায়িত্ব নিয়ে। সালামুন হেয়া, সালামুন হেয়া, হেয়া মানে ওই রাত্রি, এটাও জমির প্রণাম, ওই রাত্রি লাইলাতুনের দিকে ইঙ্গিত করছে, ওই রাত্রি হচ্ছে শান্তি আর শান্তি, সালামুন হেয়া, সেই রাত্রি হচ্ছে পুরোটাই শান্তি আর শান্তি, কখন পর্যন্ত, হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত, হাত্তা মানে পর্যন্ত, মাতলা কলু থেকে তালা মানে উদিত হওয়া, আর ফজর মানে ভোর, ফজর, ফজরের আগানের সময়, এটা হচ্ছে ফজর, যখন ফজর আগানের সময় হয়ে গেল শুভ পাবে একে বলা হয় ফজর, তাই ফজর আগান হলে লাইলাতুল কদর শেষ, সূর্য ওঠা পর্যন্ত নয়, এখানে বলা হাত্তা মাতলাই শামস বলা হয়নি, হাত্তা মাতলাই কি বলা হয়েছে? ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত সালামুন হিয়া, এই রাত্রি শান্তি আর শান্তি। এই ছিল সংক্ষিপ্ত তাফসীর। এই সূরা থেকে আমরা কয়েকটি দিক দিয়ে লাইলাতুল কদরের ফজিলত বা গুণ জানতে পারলাম। একটি হচ্ছে যে এই রাতে আল্লাহ কি করেছেন, কোরআন নাযিল, প্রথম আয়াত চিন্তা করেন, ইন্না আনজালনা ফী লাইলাতিল কদর, আল্লাহ কি করেছেন, কোরআন নাযিল করেছেন। এই কোরআন নাযিলের মাধ্যমে সারা বিশ্বের অসংখ্য মানুষ সঠিক পথ পেয়েছে, দিশেহারা মানুষরা সঠিক পথ পেয়েছে, যে পথের উপর কায়েম থেকে ইনশা আল্লাহ তাআলা জান্নাত হাসিল করবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে, আল্লাহ সন্তুষ্টি হাসিল করবে। একটি ফজিলত, কোরআন নাযিল না হতো তো নাবিও আসতেন না, নাবি না আসলে আর কোরআন নাযিল না হলে আমরা দিশেহারা হয়ে আমরা কুফরি এবং শিরকে থেকে যেতাম এবং জাহান্নামে চিরকালের জন্য চলে যেতাম। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুন মিন আলফ শাহর। দ্বিতীয় ফজিলত, যে এই কদরের রাত হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম। তৃতীয় ফজিলত হচ্ছে যে এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে আসেন, এমনকি জিবরাইল আলাইহিসসালামও সেখানে চলে আসেন, যিনি রাইসুল মালায়েকা, রাইসুল মালায়েকা ফেরেশতাদের যিনি নেতা। আর চতুর্থ ফজিলত হচ্ছে সালামুন হিয়া, এই রাত্রি পুরোই হচ্ছে শান্তি আর শান্তি। আর এই ঘোষণা, শান্তির ঘোষণা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে শান্তির ঘোষণা। পঞ্চম ফজিলত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি কদরের রাতে কিয়াম করল, অর্থাৎ তারাবি পড়ল, তাহাজ্জুদ পড়ল, নফল পড়ল, রাতের ইবাদত করল, এক কথায় ঈমানান আল্লাহর প্রতি ঈমান রেখে। কেন করল? আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে আল্লাহ এই রাতের ফজিলত কথা বলেছেন, তাই আমি এই রাতে ইবাদত করি, এই বিশ্বাস নিয়ে। ইহতিসাবান এবং নেকির উদ্দেশ্যে, পরকালের পাথেই হবে, এই রাতটি আমার পরকালে কাজে আসে, এই রাতের ইবাদত আমার পরকালে কাজে আসে, দুনিয়া এবং আখেরাতে শান্তি হাসিল করবে এই রাতের ইবাদত বন্দেগীর মাধ্যমে। ইহতিসাবান, তাহলে কি হবে? গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এই সে সংবাদ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে। এটা পঞ্চম ফজিলত। এই পাঁচটি ফজিলত জানতে পারলেন আজকে এই লাইলাতুল কদর সম্পর্কে, যা কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত। লাইলাতুল কদর কোন দিনে হয়? আরেকটি কথা বাকি থেকে গেছে, এই লাইলাতুল কদর, কদর রাত্রি কোন রাত্রি? আমরা রমজান মাসে সীমিত করে পেয়েছি, এখন আরো সীমিত করতে হবে, যেহেতু রাত একটি, শেষ দশকে বেজরে আরো সীমিত করলেন, বেজরের মধ্যে পাঁচটা হলো, রাতে আসতে পাঁচটার মধ্যে একটাকে নির্ধারিত করতে পারবেন না? পারবেন না, করা হয়েছে? করা হয়নি। তবে নবী সাল্লামের জামানায় কোন এক বছরে একুশ তারিখে হয়েছিল, যেমন নবী সাল্লাম স্বপ্ন দেখলেন যেন তিনি লাইলাতুল কদর উপলব্ধি করতে পেরেছেন, সে রাতে লাইলাতুল কদর হয়েছে, আর তারপরের দিন সকালে তিনি নামাজ পড়ছেন, সেজদা করছেন, ফজর নামাজ পড়ছেন, তো এত বৃষ্টি হয়েছে যে তিনি সেজদা করছেন। আর শুধু আলা মাইন ওয়া তিনিন, পানি এবং কাদাই সেজদা করছেন, যেহেতু সেই জামানায় যে ছাউনি ছিল মসজিদ নবীর, সেই ছাউনি ছিল খেজুর পাতা, আর তাতে পানি থামত না, পানি ভিতরে চলে আসতো, যার ফলে কাদা হয়েছে, তার মাটি ছিল সব, তাতে কোনো আপনার চাটাই ব্যবস্থা ছিল না, কিছু ছিল না, মাটি তো নামাজ পড়তেন সাহাবাইকার আমরা, তো কাদাই এবং পানিতে সেজদা করছেন, এ কথা রয়েছে সেই বোখারি হাদিসে। এই সফরটি দেখলেন আগেই মায়ের লাইলাতুল কদর হওয়ার আগে, একুশের রাতের পরে ভোরে ফজর নামাজ পড়তে এসছেন নবী সাল্লাম, তো দেখছেন এত বৃষ্টি হয়েছে যে ফজর নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে তাঁর কপালে সেজদা করে কাদা এবং পানি লেগে আছে, মানে কাদা। বাস্তবে প্রমাণ হয়ে গেল নবী সাল্লামের স্বপ্ন, যেহেতু নবী সাল্লামের স্বপ্ন হতে ওহি, নবীদের স্বপ্ন হতে ওহি, আমাদের পিয়া নবী সাল্লামের স্বপ্ন ওহি, বই আলম দিয়ে আবার চোখ, সেই বছরে একুশ তারিখ হয়েছে, কিন্তু একুশ তারিখে প্রতি বছরে হয় না? হয় না। এই জন্য হজরত ওবায়দুল্লাহ কাব রাদিয়াল্লাহ তাআলা তার মত আল্লাহ তিনি পছন্দ করে বলতেন যে না, সাতাশ তারিখে হয়, সাতাশ তারিখে হয়েছে, তিনি বলছেন না সাতাশ তারিখে হয়েছে, তাহলে কোনো বছরে সাতাশ তারিখে হতে পারে, আবার কখনো কখনো তেত্রিশেও হতে পারে, কখনো কখনো তেইশে, কোনো বছরে তেইশে হতে পারে, কোনো বছরে উনত্রিশেও হতে পারে, পাঁচটি রাতের কোনো একটি রাতে হবে, এই বছর এক রাতে হলে আগামী বছর হতে পারে, এই রাতে হতে পারে, অন্য কোনো রাতে হতে পারে, কিন্তু এই বেজর পাঁচটি রাতের কোনো একটি রাতে হবে। এখন একটি প্রশ্ন শুধু বাকি থেকে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরকে অস্পষ্ট কেন রাখলেন, কেন স্পষ্ট করে দিলেন না? সহজে যে আমাদের জন্য ইবাদত করা, আর আরামে আমরা ওই রাত্রিকে একবারে মজবুত করে ধরে নিতাম, আর খুব সুন্দর করে ইবাদত করতাম, কেন করলেন না? যাতে করে বান্দারা বেশি বেশি ইবাদত করে। একটি রাতে পর যেন পাঁচ রাত মেহনত করবে, তাহলে পাঁচ রাতে সবগুলো বেশি হলো না, এক রাত শুধু করবেন। কিন্তু অস্পষ্ট রাখাতে ফায়দা এই হয়েছে, কত রাত মেহনত করবেন একটি, তাহলে যত মেহনত করবেন সুন্নত মোতাবেক। শুধু মেহনত করলে সব পাওয়া যাবে না, কথাটা বলবেন না, সুন্নতের উপর কায়েম থেকে রাসূলুল্লাহ আদর্শে আদর্শিত হয়ে সুন্নতের মোয়াফেক যত বেশি ইবাদত করবেন তত বেশি সওয়াব হাসিল করতে পারবেন, ফজিলত হাসিল করবেন। একটি রহস্য। দ্বিতীয় রহস্য অস্পষ্ট রাখার, কি হ্যাঁ ওটা তো কার আগে ভুলে গেলেন, কিন্তু অস্পষ্ট রাখার হিকমত, আল্লাহ অস্পষ্ট কেন ভুলালেন বা কেন? এখন তো আমরা অনেকেই ঝগড়া করি, হ্যাঁ অন্যত্র না হলে ইবাদত করতাম না। হ্যাঁ হ্যাঁ আরেকটি কথা যাতে ভুলে না যায়, যে লাইলাতুল কদরের ফজিলত কি শুনলেন? হাজার মাস অপেক্ষা উত্তম, হাজার মাস অপেক্ষা উত্তম, তো হাজার মাসের মধ্যে তো হাজার মাস, তাই না? হাজার মাসের 83 বছর, তো 83 বছর, তো 83 বছরে একসাথে লাইলাতুল কদর আছে, তাহলে 83 বছর অপেক্ষা একটি রাত্রি করে উত্তম হবে। 83 বছর তো আরো রাত্রি দিয়ে লাইলাতুল কদর আছে, এমন 83 বছর বা এমন হাজার মাস অপেক্ষা উত্তম এই রাত্রি যে 83 বছরে লাইলাতুল কদর না থাকে। জি, লাইলাতুল কদর দূর করে নেন, তারপরে 83 বছরের আপনি হাজার মাসের অ্যাকাউন্টিং করেন, কিন্তু হাজার মাস আসার মধ্যে আপনি ওই লাইলাতুল কদর রাখবেন, তাতে লাইলাতুল কদর আছে। আচ্ছা, আরেকটি রহস্য আছে, সেটি হচ্ছে কে অলস লেজি আর কে হচ্ছে সক্রিয় পরিচালি আমি জাল্লাহুল খবীস আমিন আত্তাইয়্যিব, কে সত্যি আন্তরিকতার সাথে ইবাদত করে এবং বেশি মেহনতি, আর কে হচ্ছে কোন রকম পাস করলিত হইল। আমরা স্কুল মাদ্রাসায় পড়াশোনা করেছি, তো ছাত্র দুই প্রকার থাকত, কেউ কেউ বলতো যে আমি পাস করে নেব, যতটুকু পড়েছি পাস করে নেব, দেশে 33-35 পেয়ে যাবো, 33-40 পেয়ে যাবো, এরকম বলতো। আর কিছু কিছু ছেলে আবার আছে যে না 80 পেতে হবে, লেটার মার্ক পেতেই হবে, আর এক মার্ক যদি লেটার মার্কে কমে গেছে ও ওর পেরেছানি শেষ নেই। এই পরীক্ষাটা আমার একটা সাবজেক্ট হয়ে গেছে, আমার ছুটে গেল, আমি মেন্টাল হতে পারলাম না, এক্সপিরিয়েন্স হতে পারলাম না, সেই বলছে। তাহলে মানুষের চিন্তাধারা, অথচ একই ক্লাসে পড়াশোনা করছে, আলাদা আলাদা, একজন শুধু পাশের চিন্তায় আছে আর একজন বলছে না পাশের চিন্তা আমি না ও পাশ রাখো, আমি সেকেন্ড ডিভিশনের চিন্তা করলে থার্ড আরো আর ফার্স্ট ডিভিশনের চিন্তা, আমি ডিস্টিংশন হতে চাই, এক্সপ্লেন হতে চাই, মমতাজ। তো এখানে বোঝা যাবে পাঁচ দিন যারা মেহনত করবে মমতাজ, আর যারা বলে পাঁচ দিন সম্ভব, পাঁচ দিন ধরে পাঁচ রাত জাগা সম্ভব নাই, তারপরে দু চার ঘন্টা চা খাওয়াতে কাটালো, এই সেই করে পার্টি হয়। আজকাল আমাদের দেশে তো সাবেক আদরে পার্টি করে, এবার বন্ধু কেন নেই, পার্টি চা খাচ্ছে, তারপরে আরো আরেকটি কথা বলি, আমাদের আজকাল নতুন ভাবে সওয়াব কদর করা শুরু হয়েছে ওয়াজ মাহফিলের মাধ্যমে, এটাই ঠিক না, জানি না আপনাদের এলাকা আছে কিনা, কিন্তু আমাদের এলাকা আজকাল ওয়াজ মাহফিলের মাধ্যমে এটি আসলে যে কোনো বিদাত যে শুরু হয় ভালো নিয়তি করা হয়। এই যারা ওয়াজ মাহফিলের মাধ্যমে সওয়াব কদর করা আমাদের দেশে শুরু করেছে, তারা ভাবছে যে লোকজন তো জাগে না, নামাজ পড়তে বলে তো পড়বে না, তারা যদি পড়ে হাঁটাবে হ্যাঁ বাসে চলে যাবে, সেই ওয়াজ মাহফিলে কোন রকম ধরে রাখা যাবে এদেরকে, যারা দুর্বল ইমানের মুসলমান তাদেরকে ধরে রাখা যায় ওয়াজ মাহফিলের মাধ্যমে। আচ্ছা, তার মধ্যে ওই যে পাটি করা গোসল হচ্ছে, খাবো কে পাকাচ্ছে, কেউ ইয়ে করছে, সেই করছে, কেউ পেঁয়াজ কাটছে, কেউ রসুন কাটছে, কেউ সবজি কাটছে, সবজি কাটছে, এগুলো করে, এর মাধ্যমে কিছুক্ষণ ধরে রাখলাম, দু চার ঘন্টা এটাই ধরে রাখলাম, এক ঘন্টা খাওয়াতে ধরে রাখলাম, আর দু তিন ঘন্টা ইবাদত করালাম, নিয়তটা ভালো, কিন্তু বক্তব্য করেছেন কিন্তু সাবে কাদার রাতে কি এরকম বক্তব্য করেছেন? সারা রাত ধরে অজমাফিল চলছে, কিছুক্ষণ অবকার বলেন, কিছুক্ষণ উমার বলেন, কিছুক্ষণ উসমান বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইসব অজমাফিল হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি না, তারা রাতে ইবাদত করেছেন, ইবাদত করেছেন নামাজ এবং দীর্ঘক্ষণ তিলাওয়াত, তিলাওয়াতের মাধ্যমে নামাজ পড়া, এই ইবাদত করেছেন, সুতরাং এই ওয়াজ মাহফিলের মাধ্যমে যারা আমাদের দেশে এই সাবেকাদার যাপন করা শুরু করেছে, তারা ভালো নিয়তি করেছে যে লোকজনকে কোন রকম থেমে রাখা যাবে, কিন্তু না, ভালো নিয়তি করলেও ঠিক হবে না, এটি সুন্নত নয়, সুন্নতের খেলাফ কাজ। ওরা তো একেবারে একেবারে অভ্যস্ত, ওরা একেবারেই বেকার, কিন্তু যারা মনে করেন যে কিছু তাদের মধ্যে কল্যাণ আছে, তারাও এই মানে এইরকম ভুলগুলি করে থাকে, যেন ছোট ভুলগুলি হারালাম, বাকি ওগুলো কিন্তু নিজেই বুঝতে পারছেন যে পটাকা পম্বাজি ব্যাপার, এগুলি কি এবাদত? এগুলি এবাদত কাফের করে এবাদতের কথা বলা হয়েছে। কোরআন আল্লাহ বলেছে আমার কানা সলাত ইনদাল বাইতি ইল্লা মুকাম ওয়া তাসকিয়া, কাফেররা মুশরিকরা এবাদত করত, তাদের এবাদত হচ্ছে মুকান, বাঁশি বাজানো, বাঁশি বাজানো অথবা তালি বাজানো, তালি বাজানো, তালি বাজানো, বাঁশি বাজানো, পটাকাবাজি করা, ইটা সিটা এইসব কাজ করা, আতসবাজি করা, এগুলি হচ্ছে কাফেরদের এবাদত। আতসবাজি করা অগ্নি পুজকদের, মজলিসের এবাদত, হিন্দুদের এবাদত, মুসলমানদের এবাদত নাই। এই যে মজলিসে তালি বাজানো, এসব মুসলিমদের এবাদত, মুসলমানদের তরিকা নাই, যে আজকাল অনেক মুসলিম সমাজে হয়ে থাকে। কাউকে পুরস্কৃত করা হলো, গিফট দেওয়া হলো, গিফট দেওয়া হচ্ছে, সব তালি বাজানো শুরু করলো, করছে না, জায়েজ নাই মুসলমানদের। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।